সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছ একি চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমোসায় আলোর ঝর্ণা ধারা, আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। নবচেতনার রক্ত কমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, নবচেতনার রক্ত কমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, গত রজনীর অশ্রু তিমির ভেঙেছ অন্ধকার, আমি বিহ্বল দিশাহারা।